ভোরের হাওয়ায় শিশির ঝরে সবুজ ঘাসে, পূব আকাশে রক্ত গোলাপ কি মরে ওই, ভোরের হাওয়ায় শিশির ঝরে সবুজ ঘাসে ওই, পূব আকাশে রক্ত গোলাপ কি মরে ওই, ভোরের হাওয়ায় শিশির ঝরে সবুজ ঘাসে ওই। এমনি করে স্নিগ্ধ প্রভাত কর প্রভু মুদের তোরে, উদ্ভাসিত করে যে দাও রহস্যময় ভুবন টারে, এমনি করে স্নিগ্ধ প্রভাত কর প্রভু মুদের তোরে, উদ্ভাসিত করে যে দাও রহস্যময় ভুবন টারে, মুগ্ধ হলাম দেখে প্রভু তোমারে বিশ্বই, মুগ্ধ হলাম দেখে প্রভু তোমারে বিশ্বই, ভোরের হাওয়ায় শিশির ঝরে সবুজ ঘাসে ওই, পূব আকাশে রক্ত গোলাপ কি মরে ওই, ভোরের হাওয়ায় শিশির ঝরে সবুজ ঘাসে ওই, পাখ পাখালির কিচির মিচির ডাকে তোমায় সারা বেলা, পাহাড় নদী ঝরনা রাজি তোমার সুরে কাটায় বেলা, পাখ পাখালির কিচির মিচির ডাকে তোমায় সারা বেলা, পাহাড় নদী ঝরনা রাজি তোমার সুরে কাটায় বেলা, সন্ধ্যা কাশের সুখ তারাটাও তোমার কথাই কয়, সন্ধ্যা কাশের সুখ তারাটাও তোমার কথাই কয়, ভোরের হাওয়ায় শিশির ঝরে সবুজ ঘাসে ও, পূব আকাশে রক্ত গোলাপ কি মরে ওই, ভোরের হাওয়ায় শিশির ঝরে সবুজ ঘাসে ও, পূব আকাশে রক্ত গোলাপ কি মরে ওই, ভোরের হাওয়ায় শিশির ঝরে সবুজ ঘাসে ও, ভোরের হাওয়ায় শিশির ঝরে সবুজ ঘাসে ও, ভোরের হাওয়ায় শিশির ঝরে সবুজ ঘাসে ও।